কত চিঠি লিখেছি জবাব পাইনি কত চিঠি লিখেছি জবাব পাইনি কত ভাবে দেখেছি সারাটি দাও কত ভাবে সরে গেছ দূরে মনে পড়ে তোমারে কেন এত মনে পড়ে তোমারে তোমাতে আমাতে কত হাসি এসেছি ছেড়ে মোরে মনে পড়ে তোমারে কেন এত মনে পড়ে তোমারে ভুলে যে